بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون، وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به، ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون، ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون، وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. কয়েকটি আয়াত পাঠ করলাম, সূরা বাকারা থেকে 40 নম্বর আয়াত থেকে 43 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ বলছেন, ইয়া বানি ইসরাঈল, হে ইসরাঈলের সন্তানেরা। আর ইসরাঈল বলতে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের লকব হল ইসরাঈল, মানে ইসরাঈল মানে আল্লাহর বান্দা। তো বনি ইসরাঈল অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বংশ ধরা। উযকুরু নিয়ামতি আল্লাতী আনআমতু আলাইকুম, তোমরা আমার ঐসব নিয়ামতকে স্মরণ করো, যেসব নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি। আল্লাহ পাক তাদের কত নিয়ামত দান করেছেন, যেমন ফিরআউনের থাবা থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করলেন, ফিরাউনকে আল্লাহ পাক ধ্বংস করলেন আর তাদেরকে আল্লাহ পাক বাঁচালেন, ঠিক না? আল্লাহ এমনি ভাবে আল্লাহ পাক তাদের খাবারের জন্য মন আর সালওয়া পাঠালেন, মনে জ্ঞান মন সালওয়া, মন মানো উপর থেকে খাবার পড়ত শিশির শিশিরের মতো গাছে পাতায় লেগে যেত আর ওটা তুলে তারা খেত। মান সালওয়া পাখি, চড়ুই পাখি থেকে পাখির মধ্যে একটা পাখি পাঠায় বলে আল্লাহ আদের করেছেন, সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন এমনি ভাবে এই বংশধরে আল্লাহ পাক নবী রসুল অনেক পাঠিয়েছেন, এইসব কোনো নিয়ম নেই, তাদেরকে আল্লাহ স্মরণ করি দিয়ে নাম তো আমি আমি তোমাদেরকে যেসব নিয়ামত দিয়েছি ওগুলো স্মরণ করো আর ওগুলো শুক্রিয়া আদায় করো আমার। আচ্ছা বলেন তো, শুধু আল্লাহ পাক ওই বনি ইসরাঈলকে বললেন, এগুলো কি আমাদের জন্য না? আমরা কত নিয়ামত উপভোগ করছি আল্লাহ পাকে, আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত দান করেছেন, আমাদের জন্য উচিত না আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করবো? বনি ইসরাঈলের কথা উল্লেখ করে শুধু বনি ইসরাঈলের উদ্দেশ্য, এতে আমাদের শিক্ষা, আমরাও যেন আল্লাহ শুক্রিয়া আদায় করি। উযকুরু নিয়ামতি আল্লাতী আনআমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি, তোমরা আমার অঙ্গীকার পূরণ করো, আমি তোমাদেরকে তাওরাতের মাধ্যমে যে অঙ্গীকার নিয়েছি তোমাদের থেকে সে অঙ্গীকার তোমরা পূরণ করো। আর বিশেষ করে তাওরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা উল্লেখ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা মওজুদ। তাই তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর ঈমান আনো, ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম, তাহলে আমি তোমাদের অঙ্গীকার পূরণ করব, আমি তোমাদেরকে নিয়ে বদলা দেব, তোমরা যেভাবে কাজ করবে ওইভাবে আমি তার প্রতিফল দেব, তোমাদেরকে প্রতিদান দেব। আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন, আর তোমরা আমাকেই ভয় করো। তো ভয় এটা আন্তরিক যে একটা ভয় আছে, কি নাম আছে এখানে স্পেশাল পাওয়ার, এই স্পেশাল পাওয়ার একমাত্র কার? আল্লাহ। আর কারো না, কোন কবরস্থ ব্যক্তি কোন ওলি কিছু করতে পারে না, লাভ লোকসানের মালিক অমুক আর তমুক না, লাভ লোকসানের মালিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম না, লাভ লোকসানের মালিক একমাত্র আল্লাহ। আপনি এটা ঠিক থাকতে হবে, বলবে না একটু বিপদ আসলে বাবার কাছে দিয়ে দিই নজর, তো বাবা উদ্ধার করে দিবে, এটা হলো শির্ক। ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন, এরপর বলছেন ওয়ামিনু বিমা আনজালতু মুসাদ্দিকান লিমা মাআকুম, আর তোমরা ঈমান আনো তার উপর যা আমি নাযিল করেছি, অর্থাৎ কোরআনুল কারীম। কোরআনুল কারীম যে আমি নাযিল করেছি এর উপর তোমরা ঈমান আনো, মুসাদ্দিকান লিমা মাআকুম, যে কোরআন তোমাদের সাথে যে কিতাব রয়েছে তার সত্যায়ন করছে, সত্যতা প্রতিপাদন করছে। মানে কোরআন বলছে তোমাদের এই কালাম সত্য, মুসাদ্দিকান লিমা মাআকুম। কিন্তু ইহুদিরা নাসারা ওরা তাদের কিতাব বিকৃত করেছে। তাই কোরআন তাওরাতে যেগুলি আছে হক, আর ওগুলি যদি সত্যায়ন করে, মানে যেগুলি আছে কোরআন যদি সত্যায়ন করে এটা এটা যায়, তার মানে হলো ওগুলো ঠিকই আছে। তাওরাত বা তাদের যেসব বই বর্তমানে আছে যদি কোরআন বলে আনা আর কোরআনের সাথে মিলে যায় তাহলে এটা কি আছে, ঠিক আছে। আর যদি কোরআন বিরোধী হয় তাহলে এটা ঠিক নেই। ওয়ামিনু বিমা আনজালতু মুসাদ্দিকান লিমা মাআকুম ওয়ালা তাকুনু আউওয়াল কাফিরিন বি, আর প্রথমেই তোমরা এর সাথে কুফরি করো না, অর্থাৎ আল্লাহর কালামের সাথে কুফরি করো না। এমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আল্লাহর কালাম নাযিল হয়েছে তার সাথে কুফরি করো না, তোমরা প্রথমেই কাফির হয়ে যাও না, কারণ তোমাদের জ্ঞান আছে, ইলম আছে, তো তোমরা ইলম অনুযায়ী আমল করো। এবারে হলো যারা ইলম অর্জন করেছে আর আমল করে না এরা হলো মহাপাপী, জানেন তো আপনারা, জানে এটা হারাম কিন্তু করে। কে জানে না সুদ খাওয়া হারাম কোন মুসলমান? কে জানে না ঘুষ খাওয়া হারাম? কে জানে না সুদ খাওয়া হারাম? কে জানে না জুয়া খেলা হারাম? সবাই জানে না? কে জানে না জিনা বিচার হারাম? সবাই জানে। কোন মুসলিম সে জানে না? একদম বাল্যকাল থেকে এগুলো শিক্ষা দেয়, আর এগুলো যদি ইখতিলাফ নাই আমি তোমাকে, আর তুমি আবার যত আগে খাই তারপরে দেখা যাক সাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওভাবে যাওয়ার পরে যে যখন পান্ডি শুরু হবে তখন বুঝবে তুমি কি অবস্থা। ওয়ালা তাকুনু আউওয়াল কাফিরিন বি, তোমরা যেহেতু জানো তাই প্রথমেই তোমরা এর সাথে কুফরি করো না। এই শুধু জানলে হয় না, জানতে হবে এবং মানতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিন। এরপর বলছেন ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান ক্বালিলা, আমার আয়াতগুলির বদলে তোমরা অল্প মূল্য গ্রহণ করবে না। ফতোয়া অনেক সময় ফকরা ফতোয়া বিকৃত হয়ে যায়, ফতোয়া বিক্রি হয়, একটু সাউন্ড কমাতে হবে। ফতোয়া বিক্রি যেমন বহু তালাক হয়ে গেছে তার অনুযায়ী এসে বলবে কিছু আছে কি নেই, কি দেখে দাম বুঝছেন, ফতোয়া অনুযায়ী তালাক হয়ে গেছে, এবারে এটাকে হালাল করার জন্য হিল্লা করে হিল্লা হিল্লা আছে না, বলে উচিত কিছু থাকলে করেন, এটা কিছু থাকলে ওই কাজী বিয়ের কাজী বুঝলি তো 500 টাকা দিয়ে দিলে বড় অসুবিধা নেই, হাসি হাসি টিকা টিপ্পনি দিয়ে তারপরে আরো দুদিন পরে আসে। আচ্ছা বলেন তো এটা কি হালালকে হারাম করলো আর হারামকে হালাল করলো না? নাউযু বিল্লাহি মিন যালিক। ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান ক্বালিলা, ইহুদিদের অভ্যাস ছিল মূল্য নিয়ে তারা গলত করত, পয়সা নেই ইহুদি পাদ্রীরা হালালকে হারাম হারামকে হালাল, আল্লাহ বলছেন ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান ক্বালিলা, আমার আয়াতের বদলে তোমরা অল্প মূল্য গ্রহণ করো। আচ্ছা বলেন দুনিয়ার যত মূল্যই হোক না, কোটি টাকাও যদি হয় তবু আখিরাতের সামনে এগুলো বেশি না কম? আর এর কারণে তোমাকে যদি জাহান্নামে যেতে হয় তো কি ফায়দা বেশি? তাই আখিরাতের ভয় রাখতে হবে প্রত্যেকটি কাজে, আমাদেরকে আখিরাতের ভয় রাখা জরুরি। শুধু দেখবো না আয়াতের সামনে 1 বছর 2 বছর আগে দেখি, কালকে তুমি আসো কিনা পৃথিবীতে তা নেই, তুমি জানো না, তোমাকে প্রত্যেকটি কাজ করতে হবে আখিরাতকে সামনে রেখে। আমরা বিশ্বাস রাখি আমরা একদিন মরব আবার উঠব, বিশ্বাস নেই আমরা কিছু নেই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নু'ইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার এই মাটি তোমাদেরকে ফিরিয়ে দেবো, আবার এই মাটিতে তোমাদেরকে পুনরায় তুলব। সুবহানাল্লাহ। তো আমাদের সবসময় ভয়ে ভয়ে রাখা উচিত আল্লাহ, আখেরাতকে স্মরণ রাখা উচিত। আখেরাতের যদি স্মরণ হয় তাহলে আমরা মাথামারি করবো না। কবরের যে দিকের কথা স্মরণ করা উচিত, কবরের আজাবও আছে, কবরের নিয়ামত আছে, আছে না? এগুলো স্মরণ রাখা উচিত। যদি ভালো করি তাহলে কবরের নিয়ামত আমরা উপভোগ করব, আর যদি খারাপ করি তাহলে আল্লাহ যদি মাফ না করে তখন কবরের আজাবের সম্মুখীন হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদের মাফ করুন। আমিন। ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান ক্বালিলা। ইহুদিরা ওইরকম করত। এখানে উল্লেখ ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান ক্বালিলা, যেমন কারো উপর যেমন একটা দু জিনা করেছে, ইহুদিরা এরকম করত। এখন জিনা করেছে বিবাহিত, তাহলে তাকে তো মৃত্যুদণ্ড, রাজন রাজন করতে হবে, পাথর দিয়ে দেয় হত্যা করতে হয়, পাথর নিক্ষেপ করে। তো ইহুদিরা এগুলো পরিবর্তন করে দিত পয়সা খেয়ে। আল্লাহ বলছে রাজন, তারা বলে রাহম, মানে মুত্তাজরিন। জিন মানে কি? রাজন না, রাজন মানে পাথর মেরোকে হত্যা করে। তো তারা কি করে দিয়েছে? আমরা জিনকে হার পরিণত করে দিয়েছি পয়সার মূল্যে। আচ্ছা বর্তমান তোমার এরকম আছে কিনা? মানুষেরা এইসব তাওজিতি মুল্লারা শিরিক করে পয়সার জন্য, পয়সা নেয়। আর আরেকটা আছে, ওই জিনকে খুশি করার জন্য বলে এত টাকা দেব। জিনের নামে নজর মানে আমার বাবার মানে নজর, বাবার নামে নজর মানে, কারণ জিন বলে দিয়েছে এটা কর। তো জিন পয়সা নিয়ে আস্তাগফিরুল্লাহ, জিনের সাথে ব্যবসা করে, হালালকে হারাম বানাচ্ছে, আল্লাহ তাওহীদকে বাদ দিয়ে শিরকে লিপ্ত হচ্ছে। তো ইহুদি নাসারাদের গুণ অনেক, আমাদের অনেকের মধ্যেই আছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান ক্বালিলা। আল্লাহ বলছে আমার আয়াতগুলির বিনিময়ে তোমরা অল্প মূল্য গ্রহণ করবে। কোটি কোটি টাকা দুনিয়ার কি? দুনিয়ার কোন মূল্য নেই আল্লাহর কাছে, কি মূল্য? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, রাস্তায় দেখবেন একটা মৃত একটা বকরি, আছে কানচুটো মরা আর বকরি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন আমি এই বকরিটা বিক্রি করবো, কে কিনবে? সবাই গ্রামকে প্রশ্ন, তারা বললেন ইয়া রাসূল, এটা যদি জিন্দা থাকতো তবু তো আমরা কিনতাম না, কারণ এর মধ্যে কান ছুটো দুষেছে। বুঝতে পারছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যেভাবে এই মরা বকরি কিনবে না, আল্লাহর কাছে কিন্তু দুনিয়ার ইজ্জত এই মরা বকরির থেকে আরো কম। দুনিয়া এই তোমাদের কাছে এই মোড়া বকরির কোন ইজ্জত নেই, তো আল্লাহর কাছে ওইরকম দুনিয়ার কোন ইজ্জত নেই। বুঝলেন? কিন্তু আমরা এই দুনিয়াকে বেশিরভাগ মানুষ মনে করে এই দুনিয়ায় আসত, তাহলে আমাদের মধ্যে নাস্তিক কুবা, যেমন বিশ্বাস নেই আখেরাত এর উপর, নাস্তিকদের বিশ্বাস নেই, তারা গরু মহিষের মতো চলাফেরা করে বিচরণ করে পৃথিবীতে, পরে মারা যাবে। তাদের কোনো বিশ্বাস নেই যে আবার উঠতে হবে। আর আপনি বলেন, আমরা বলি আমরা আবার উঠবো, কিন্তু বাস্তবে আমরা কাজ করি ওই নাস্তিকদের কাজ, ঠিক কিনা? কথা বুঝতে পারছেন? উল্টো বুঝবেন না, কাজটা করছি নাস্তিকদের মতো, মনে করি আমরা আমাদের যেমন মনে হচ্ছে দুনিয়া, অথচ দুনিয়া কিছু না, খরচ থেকে আজকে আর কালকে। এই মরা বকরির থেকে আরো কম মর্যাদা আল্লাহর কাছে এই দুনিয়ায় কোন মর্যাদা নেই। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদের হেফাজত করুন। এরপর আল্লাহ বলছেন ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, তোমরা আমাকেই ভয় করো। তাকওয়া মানে আমার নির্দেশ পালন করো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে। তোমরা নাফরমানিটিকে বাঁচো, আমল করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে। শিরক থেকে বাঁচো, আল্লাহর দরবারে নাফরমানিটিকে বাঁচো। তাহলে যদি ইয়া ফাত্তাকুন, তোমাদের মধ্যে যদি তাকওয়া থাকে তাহলে তোমরা জাহান্নাম থেকে নাজাত পাবে। যদি মুত্তাকি হয়ে মরতে পারো, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم الله ولي جارة تدير كنو بھائي رأي چنتا نئي الله ولي كارا جارة إيمان نئي آ متقی ہے ورطا حرام خارتا تتك بسي چه حلال رکور چولے چه الله پاك جسو كارتا تدير رکور واجب کرو چه وقلو عمل کرو چه الذين آمنوا وكانوا يتقون বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, এদের জন্য রয়েছে সুসংবাদ দুনিয়াতে এবং আখিরাতে। সুবহানাল্লাহ, সুসংবাদ দুনিয়াতে এবং আখিরাতে। দুনিয়াতে তারা শুভময় ভালো জিন্দেগি পাবে আর আখিরাতে তো পাবেই। দুনিয়া আসল, দুনিয়া হালকা, যারা ইমানকে অগ্রাধিকার দিয়ে চলে, যারা আখিরাতকে অগ্রাধিকার দিয়ে চলে, তারা দুনিয়াতেও শান্তি পায় এবং আখরাতেও শান্তি পায়। আর যারা শুধু দুনিয়া দুনিয়া করে, বুঝছেন, কোটি টাকা কামাই করেছে তবুও শান্তি নেই, যাও ভিতরে গিয়ে দেখো এইসব দুনিয়া কন্ত্রের অবস্থা। আল্লাহ কসম খেয়ে বলতে পারি দুনিয়ার ভিতরে শান্তি নেই, কারণ আল্লাহর দিকির তার মধ্যে নেই, আল্লাহর খৌফ তার মধ্যে নেই। আল্লাহ বিদিকিরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, তোমরা শোনো আল্লাহর দিকিরের মাধ্যমে মন শান্তি পায়। আপনারা কি বলেন, সত্য বলেন না মিথ্যা? সত্য। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া বিলাল আরিহনা বিস-সালাত বিলাল, তুমি আরাম দাও আর সালাতের মাধ্যমে আমাদেরকে সান্ত্বনা দাও। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি পেতেন, সান্ত্বনা পেতেন সালাত আদায় করে। তো আমরা সান্ত্বনা সান্ত্বনা পাই খবর, নামাজ পড়ো তুমি, বাস এই যে গান আর থিয়েটার আর এই সব করে ক্রিকেট খেলে এরকম হয়তো লাভালাভি করবে, কিন্তু পরে কিছুই নেই, পরে কিছুই নেই, জিরো। আর যদি একটা ঘন্টা দিনের পথে তোমার সময় যায়, সালাতে সময় যায়, দোয়ায় সময় যায়, আল্লাহর দিকে সময় যায়, এই শান্তিটা মনেও থাকে আর বাস্তবও থাকবে, কে আমাদের দিনও তুমি তার বদলা পাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, আর তোমরা ভয় করো আমাকে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান, আমিন। কিছু আলোচনা করলাম অল্প, ইনশাআল্লাহ বারাকাত। আল্লাহ তুমি আমাদেরকে তোমার যাবতীয় বিধান সুন্দরভাবে পালন করার তৌফিক দান, তোমার নাফরমান থেকে বাঁচার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।